السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকে আমরা আলোচনা করব দান খায়রাত বিষয়ক একটি মানে বিষয়, সেটা হলো কার্পণ্য বা বখিলি। দেখবেন কিছু মানুষকে সমাজে বলা হয় বখিল, কৃপণ, ব্যয়কুণ্ঠ, কিপ্টে, কঞ্জুস, বিভিন্ন রকম বিভিন্ন ভাষায় বলা হয়। এরা হচ্ছে তারা যারা নিজেদের মাল ব্যয় করতে চায় না, এমনকি প্রয়োজনীয় কাজে ব্যয় করতে চায় না, নিজের কাজেও ব্যয় করতে চায় না। শীত লাগছে, শীত থরথর করে কাঁপবে, কিন্তু একটা জ্যাকেট কিনবে না বা একটা শীত নিবারক জিনিস কিনতে চাইবে না, বলে না তো কিনলেই তো পয়সা খরচ হয়ে যাবে, পয়সা ব্যয় করতে চায় না। বাকি অন্যকে যে দেবে, যে নিজের জন্য খরচ করে না, সে কি অন্যকে সহজে দেবে? এ হচ্ছে বখিল। এরা নিতান্ত অনুদার হয় এবং অত্যন্ত সংকীর্ণ মনা হয়। অনেক সময় এরা নিজেরা না খেয়ে এবং না পড়ে সঞ্চয় করে, না খাবে না সঞ্চয় করবে, পড়বে না সঞ্চয় করবে। এদের জন্য কথিত আছে, এরা নাকি পিঁপড়ের পেট থেকে গুড় বের করে খায়। ওই যে পিঁপড়েতে গুড় খেয়ে নিয়েছে, পিঁপড়েটাকে ধরে পেট থেকে গুড় বের করে খায়। আর কথিত আছে, এরা নাকি সিন্ধুকের কাছে টাকা ধার নেয়, সিন্ধুকের কাছে টাকা ধার নেয়, মানে সিন্ধুক থেকে বের করলো ওরই নিজেরই টাকা, কিন্তু মনে মনে ভাবে কি আমি ধার নিচ্ছি, আবার আবার যেন ফিরে আসে, তাই না? এ হচ্ছে কৃপণ। কিন্তু সব থেকে বড় কথা যে এরা নিজেদের প্রতিপালকের রাস্তায় ব্যয় করতে চায় না। যদি এরকম হয় ঠিক আছে, আমি খাবো না জমা করবো, কিন্তু আল্লাহর রাস্তায় যেটা আমি সেটা ব্যয় করবো, তাহলে তো সমস্যা ছিল না। কিন্তু মুশকিল হচ্ছে আল্লাহর রাস্তাতে তারা ব্যয় করতে চায় না, এমনকি জাকাতটা পর্যন্ত, নিজের যে জাকাত আছে দিতে চায় না। হিসাব করে জাকাতটা দেবে তা না, ওই 2-5 টাকা হয়তো বা দান করলো, কিন্তু সম্পূর্ণরূপে হিসাব করে জাকাত দেয় না। আর জাকাত না দিলে তার কথা বলা হয়েছে এখানে। মোটামুটি দান না করে কৃপণতা যে করে তাদের কথা আমরা আজ আলোচনা করব। বখিলি করা, কার্পণ্য করা যে ভালো নয়, সে কথা আল্লাহ তাআলা কোরআনে কয়েক জায়গাতে বলেছেন, সেখানে আমরা কিছু কথা আলোচনা করব। ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, আল্লাহ তাআলা সূরা লাইলের 8-7 নম্বর আয়াতে বলছেন, ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা وكذب بالحسنى فسنيسره للعسرى وما يغني عنه ماله اذا تردى। পক্ষান্তরে কেউ কার্পণ্য করলে ও নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করলে, আর সৎ বিষয়ে মিথ্যা আরোপ করলে, অচিরেই তার জন্য আমি সুগম করে দেব কঠোর পরিণামের পথ, আর তার সম্পদ তার কোনো কাজে আসবে না যখন সে ধ্বংস হবে। সম্পদ বখিল যদি জমা করে সঞ্চয় করে রাখে, মরণের সময় কোনো কাজে দেবে? কোনো কাজে দেবে না, মরে গেলে পরে খাবে। জমা করে করে রাখলো, শেষকালে খেলো কারা? হ্যাঁ, দেখা গেল হয় তাওয়ারেসরা খেলো, ছেলে খেলো না, হ্যাঁ জামাই খেলো না, হ্যাঁ ভাইরা খেলো না, আর কেউ খেলো, নিজে সে কিছুই খেতে পেল না। অথচ সে যদি ব্যয় করতো তাহলে পরকালে গিয়ে সে ভোগ করতে পারত। তো এই হচ্ছে তাদের কথা, যারা বখিলি কার্পণ্য করে নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করে। আল্লাহ তাআলা সূরা আল ইমরানে 180 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা ইহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফযলিহি হুয়া খায়রুল্লাহুম বাল হুয়া শাররুল্লাহুম সায়ুতাওয়াকুনা মা বখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। যারা আল্লাহ যাদেরকে স্বীয় প্রতিদান হতে কিছু দান করেছেন, আল্লাহ তাআলা যাদেরকে নিজের প্রতিদান হতে কিছু দান করেছেন, সে বিষয়ে যারা কার্পণ্য করে, আল্লাহ যা দিয়েছেন সেই দেওয়া জিনিস থেকে ব্যয় করতে কার্পণ্য করে, তারা যেন এরূপ ধারণা না করে যে ওটা তাদের জন্য কল্যাণকর। বাল হুয়া শাররুল্লাহুম, বরং ওটা তাদের জন্য ক্ষতিকর, অকল্যাণকর, অমঙ্গলকর। সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ, তারা যে বিষয়ে কৃপণতা করছে কিয়ামতের দিন ওটাই তাদের গলার বেড়ি করে দেওয়া হবে। টাকা পয়সা খরচ করতে আপনি বখিলি করছেন, ওই টাকা পয়সা গলার বেড়ি করে আপনার গলায় কেয়ামতে পরিয়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা আকাশ পৃথিবী ও আকাশের সত্তাধিকারী এবং যা তোমরা করছো আল্লাহ সে বিষয়ে পূর্ণ খবর রাখেন। এটা গেল। আর অন্য এক আয়াতে সূরা মুহাম্মদ 38 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হা আনতুম হা উলাই তুদাউনা লিতুনফিকু ফি সাবিলিল্লাহি ফামিনকুম মান ইয়াবখাল ওয়ামান ইয়াবখাল ফাইন্নামা ইয়াবখালু আন নাফসিহি ওয়াল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা ওয়াইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। দেখো তোমরাই তো তারা যাদেরকে আল্লাহর পথে ব্যয় করতে বলা হচ্ছে, অথচ তোমাদের অনেকে কার্পণ্য করে, আল্লাহর পথে ব্যয় করতে চায় না। হুমাই ইয়াবখাল ফাইন্নামা ইয়াবখালু আন নাফসে, যারা কার্পণ্য করে তারা আসলে কার্পণ্য করে নিজেদের প্রতি। কৃপণতা কার প্রতি করছে? মানুষের প্রতি করছে না, কিন্তু আসলে সে নিজের প্রতি কৃপণতা করছে। এর শাস্তি বা এর কুফল, এর প্রতিফল তাকে ভোগ করতে হবে। আর আল্লাহুল গানী, আল্লাহ হচ্ছেন অভাবমুক্ত, আল্লাহই হচ্ছেন ধনী। ওয়ান্তুমুল ফুকারা, তোমরা হচ্ছ কি? অভাবী, মুখাপেক্ষী। যত বড়ই ধনবান হও, যত বড়ই রাজা হও, যত বড়ই লাট সাহেব হও, আল্লাহর কাছে কি? কিছুই না, আল্লাহর মুখাপেক্ষী। নিশ্চয়ই আপনারা শুনেছেন যে এক বাদশাহ বিশাল রাজত্ব ছিল, বিশাল ধনী, রাজা মানে ধনী। তো একজন হাকিম মানে একজন বিদ্বান তাকে বলছেন যে রাজা মশাই, যদি আপনি কোন মরুভূমিতে পড়েন আর সেখানে আপনি মাত্র এক গ্লাস পানির জন্য আপনি ছটফট করেন, পানি পাচ্ছেন না কোথাও, সেই ক্ষেত্রে আপনার প্রাণ কণ্ঠাগত, যদি আপনাকে এক গ্লাস এক বোতল পানি দেওয়া হয় তার বিনিময়ে আপনি কি দান করবেন? তো বলল, আমি আমার অর্ধেক রাজত্ব দান করে দেব, তবু আমার জীবন আমি বাঁচিয়ে নেব। বেশ বেশ, বাদশাহ নামদার, এবার পানি খাওয়ার পর ওই পানি যদি আপনার পেট থেকে না বের হয়, বের হচ্ছে না, পেট টনটন করছে, ব্যথা যন্ত্রণা করছে, পানিটা বের হলে আপনি আরাম পাবেন, সেই পানিটা বের করার জন্য, বের করতে পারলে আপনি বাঁচবেন, না হয় মারা যাবেন, সেই পানিটুকু বের করার জন্য আপনি কি ব্যয় করবেন? বললেন, রাজা বললেন যে আমি আমার অর্ধেক রাজত্ব দান করব। তাহলে বাদশাহ নামদার, যে রাজত্বের দাম হল এক ঢোক পানি ঢোকানোর জন্য অথবা বের করার জন্য, সেই রাজত্বের কি কোনো মূল্য আছে? বলছে, হুজুর আপনি ঠিকই বলেছেন, সত্যিই কোনো মূল্য নেই। সুতরাং এখানে কি উদ্দেশ্য হল, যে মানুষ কত বড় অসহায়, কত বড় অভাবী, কত বড় অমুখাপেক্ষী, যে সে নিজের কিছু করতে পারে না, যতই সম্পদ তার কাছে তাহা থাক কিন্তু নিজের জীবন সে বাঁচাতে পারে না, আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহর রহমতের মুখাপেক্ষী সবসময় সে থাকে। তো আল্লাহই হচ্ছেন অভাবমুক্ত, তোমরা হচ্ছ অভাবী, অভাবগ্রস্ত। যদি তোমরা বিমুখ হও তবে তিনি অন্য জাতিকে তোমাদের স্থলবর্তী করবেন, অতঃপর তারা তোমাদের মতো হবে না। এটা আল্লাহর হুমকি মানুষের জন্য, যদি তোমরা আমার কথা না শোনো, যদি তোমরা বিমুখ হয়ে যাও, যে কথা যেটা বলছি না শোনো, তাহলে আমি এমন এক জাতি আনব যে জাতি আল্লাহ আনুগত্য করবে এবং তোমাদের মতো হবে না, তোমরা তোমাদেরকে দান করতে বলা হচ্ছে দান করছ না। বেশ, সূরা নিসা 36-37 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, নিশ্চয়ই আল্লাহ আত্মাভিমানী অহংকারীকে ভালোবাসেন না, যে অহংকার প্রদর্শন করে সেই অহংকারীকে আল্লাহ ভালোবাসেন না। কেমন? কারা? আল্লাযীনা ইয়াবখালুনা ওয়া ইয়ামুরুনা আন-নাসা বিল বুখলি ওয়া ইয়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাযলিহি ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা, যারা কৃপণতা করে আর শুধু করে না, লোকেদেরকে কৃপণতা করতে নির্দেশ দেয়, মানে নিজেও দান করে না অপরকে দান করতে নিষেধ করে, হ্যাঁ, ওখানে দান করি কি হবে রে, নিজে করবে না, অপর কেউ করতে দেবে না। আল্লাহর স্বীয় সম্পদ হতে যা দান করেছেন তা গোপন করে, মানে গোপনে গোপনে সে গোপন করে রাখে। আর আমি অবিশ্বাসীদের জন্য অপমানজনক শাস্তি প্রস্তুত রেখেছি। এখানে কৃপণতা আলোচনা এলো শেষকালে কাফেরদের ব্যাপারে, যেহেতু অস্বীকারী কাফের তারাই সাধারণত আল্লাহর পথে ব্যয় করবে না, আল্লাহর পথে ইমান নাই তো ব্যয় কোথেকে করবে, মানুষকে দান করতে নিষেধ করবে, কেন দান করছো, কেন ফালতু ব্যয় করছো, তাই না? এখন কথা হলো, এখানে একটা কথা আপনারা শুনলেন যে আল্লাহ তাআলা যা দান করেছেন তা গোপন করে। বাচ্চা নামদা যদি আপনাকে জিজ্ঞেস করা হয়, আপনাকে বাংলাদেশে কেউ জিজ্ঞেস করে যে তোমার বেতন কত, আপনি কি বেতনটা পরিষ্কার বলেন নাকি গোপন করেন? আচ্ছা, বহু মানুষ আছে বহু বেতন পায় কিন্তু গোপন করে, গোপন করা ভালো না খারাপ? এখানে আল্লাহ বলছেন যে আল্লাহ তাআলা যা দিয়েছেন তা গোপন করে। তার উদ্দেশ্য এই নয় যে আপনি আপনার বেতনটা গোপন করবেন না, কারণ অনেক সময় আপনার সম্পদ প্রকাশ করলে হিংসায় পড়বেন, এই জন্য আপনাকে সেই জিনিস গোপন করতে হবে যে জিনিসের মাধ্যমে আপনার হিংসা চলে আসে আপনার প্রতি, বা আপনি হিংসার শিকার হয়ে যান, হিংসিত হন, সে কথা আলাদা। আর এখানে আপনি গোপন করছেন মানে দান করছেন না, আপনি মাল গোপন করছেন দান করছেন না, আপনার যাকাত দিতে হবে হিসাব দিচ্ছেন না, আপনার এত ছাগল আছে এত উট আছে সরকার থেকে হিসাব নিতে এলো আপনি গোপন করছেন যাতে করে আপনার যাকাত দিতে না হয়, বুঝতে? অনেকে যেমন কর ফাঁকি দেয়, কর কিভাবে ফাঁকি দেয়, ওই যে কালো টাকা বলে না, ব্যাংকে টাকা রাখলে তো কর দিতে হবে, ঘরে রাখে কোথাও লুকিয়ে রাখে, কালো টাকা হিসাবে রাখে, ফলে তাকে আর কর দিতে হয় না, তো এই কর ফাঁকি দেওয়া। তো যাকাত ফাঁকি দেওয়ার জন্য যদি আপনি মাল গোপন করেন উদ্দেশ্য হচ্ছে সেটা, এটা নয়। কারণ অনেক ক্ষেত্রে আপনাকে জিজ্ঞেস করা হয় ভাই আপনার জমি জায়গা কত, তো অনেক সময় বললে পরে সমস্যা আছে, আপনার ব্যাংকে কত ব্যালেন্স আছে, এটা কি কেউ বলে চট করে? এটা গোপন করতেই পারে, তবে কি মিথ্যা বলবে? না, মিথ্যা বলবে না। কিন্তু অনেক সময় মানুষ এগুলো প্রশ্ন করে, প্রশ্নটা কিন্তু ঠিক না, ব্যক্তিগত প্রশ্ন। আপনার হুজুর আপনার ছেলে মেয়ে কয়টা? ভাই তিনটি। এত কম কেন হুজুর? মানে তাদের মুখে মানে এমন অবস্থা যে তাদের প্রশ্নের উত্তর দেওয়াটাই মুশকিল। কিছু মানুষ কিন্তু লজ্জা সরম না করে এসে নিয়ে প্রশ্ন করে থাকে, আপনার বেতন কত হুজুর? এবারে বেতন বললেও মুশকিল, তাই না? আর যদি অল্প স্বল্প হয়, হ্যাঁ আর বলেন না আমাদের বেতন নেই, 300 রিয়াল 400 রিয়াল বেতন বলা হয়, তাই না? আর যদি বেতন বেশ ভালো হয় তো বললেও সমস্যা আছে, হ্যাঁ এত বেতন পায় তাহলে তো সাংঘাতিক ব্যাপার, তো মানে খারাপ হয়। তো সেই ক্ষেত্রে যেমন আপনি হিকমত, হাদিসেও আছে যে হিংসা থেকে বাঁচার জন্য আপনি আপনার হিংসার যে জন্য হচ্ছে সেই জিনিসকে আপনি গোপন করবেন, প্রকাশ করবেন না। অনেকে গর্ব করে, দেশ থেকে এলো এসেই প্রকাশ করে, এই এই সবারই থেকে বেশি বেতন পাচ্ছে, এই কামাচ্ছে ওই কামাচ্ছে, এখানে পায় সেখানে পায়, ওভার টাইম করে ফলে অনেক কামাচ্ছে, ফলে দেখা গেল এই জিনিসটা প্রকাশ করার ফলে দেশে প্রচার হয়ে গেল যে অমুক ছেলে খুব বেশি কামাচ্ছে, যখন দেশে যাবে তার পেছনে চোর ডাকাত লাগতে পারে না? পারে না, ডাকাত এই তো অনেক টাকা আছে এর কাছে, চল এর ঘরে যাই গিয়ে ডাকাতি করি। তো এই ক্ষেত্রে যদি আপনি গোপন করেন সেটা উদ্দেশ্য নয়, এখানে উদ্দেশ্য হলো কি যে আপনি যাকাত ফাঁকি দেওয়ার জন্য আপনি আপনার সম্পদ গোপন করছেন, কার্পণ্য করছেন। আর জেনে রাখবেন যে এর জন্য শাস্তি রয়েছে আল্লাহর কাছে। আল্লাহ তাআলা সূরা হাদিদ 23-24 নম্বর আয়াতে বলছেন, ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, একই আয়াত প্রায় একই রকম, আল্লাহ তাআলা উদ্ধত অহংকারীকে ভালোবাসেন না, পছন্দ করেন না। অবশ্য আমিও যারা দার্সে এসে ঘুমাই তাদেরকে পছন্দ করি না, তার কারণ হুজুর বকে যাচ্ছে বলছে আর আমি যদি ঘুমান তাহলে আর কি করে হবে। তো খেয়াল রাখতে হবে যা বলছি মোটামুটি গোটাগুটি শুনতে হবে, তাই না? তো কি হলো, আল্লাহ তাআলা পছন্দ করেন না কাকে? অহংকারীকে এবং উদ্ধত মানুষকে। আল্লাযীনা ইয়াবখারুনা ওয়া ইয়ামুরুন্নাসা নাসা বিল বুখল, প্রায় একই নম্বর একই আয়াত, যে যারা কার্পণ্য করে এবং মানুষকে কার্পণ্য করতে নির্দেশ দেয়। ওমাইয়াতাওয়াল্লা ফাইন্নাল্লাহা হুয়াল গানিউল হামিদ, আর যে মুখ ফিরিয়ে নেয় সে জেনে রাখুক যে আল্লাহ তাআলা অভাব মুক্ত প্রশংসিত। আল্লাহ তাআলা সূরা হাক্কাহ 37 নম্বর আয়াতে বলছেন, খুযুহু ফাগুল্লুহ ثُمَّ الْجَحِيمَ صَلُّوهُ ثُمَّ فِي سِلْسِلَةٍ ذَرْعُهَا 70 ذِرَاعًا فَاسْلُكُوهُ إِنَّهُ كَانَ لَا يُؤْمِنُ بِاللَّهِ الْعَظِيمِ وَلَا يَحُضُّ عَلَى طَعَامِ الْمِسْكِينِ فَلَيْسَ لَهُ الْيَوْمَ هَاهُنَا حَمِيمٌ وَلَا طَعَامٌ إِلَّا مِنْ غِسْلِينٍ لَا يَأْكُلُهُ إِلَّا الْخَاطِئُونَ। বহু মানুষ আছে যারা খাবার পর্যন্ত দান করতে চায় না, খাবার পর্যন্ত দান করতে চায় না, বকিলি করে, কার্পণ্য করে, খাবার নষ্ট করে ফেলে দেবে কিন্তু কাউকে দান করবে না, এমনও লোক আছে। তো এক শ্রেণীর মানুষ আছে কিয়ামতের দিনে তাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, তাই না? তারা কারা? যারা আফসোস করবে, আফসোস এই তো কিতাব আমাকে দেওয়া হয়েছে, যদি আমি কিতাব না দেওয়া হতো খুব ভালো হতো, আমার এত ধন সম্পদ ছিল কোনো কাজে এলো না, এতে আফসোস করবে। আল্লাহ তাআলা বলবেন খুজু হুফা গুল্লু, ওকে কি করো, বেস্ট ফ্রেসাদেরকে বলা হবে ওকে ধরো, পাকড়াও করো, অতঃপর তার গলায় বেরি পড়িয়ে দাও, ফাগুল্লু সুম্মাল জাহিমা সল্লু, অতঃপর ওকে নিক্ষেপ করো জাহান্নামে, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যারাআন ফাসলুকু, তারপর তাকে শৃঙ্খলিত করো, শিকল শিকল দিয়ে বাঁধো, 70 হাত লম্বা শিকল দিয়ে, 70 হাত লম্বা শিকল দিয়ে ওকে বাঁধো। কয়েক হাত, পাঁচ সাত হাত হলে তো হতো, তাই না? কিন্তু তাকে বেশি করে জড়িয়ে বাঁধা হবে 70 হাত শিকল দিয়ে। কেন, কি অপরাধ ছিল? ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, এ হচ্ছে কাফেরদের, এ গুণ হচ্ছে কার্পণ্য করার গুণ হচ্ছে কাফেরদের, কাফের কথা বলা হয়েছে। তার দোষ ছিল সে আল্লাহর প্রতি ইমান রাখত না, সে সম্মানিত, সে বিশাল আল্লাহর প্রতি, আল্লাহ মহান আল্লাহতে বিশ্বাসী ছিল না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, এবং অভাবগ্রস্তকে অন্নদানে উৎসাহিত করত না। যে ছিল ভোখারি, যে ছিল ক্ষুধার্ত, যে ছিল অভাবী, যার খাবার জোটে না, তাকে সে অন্নদান করতে উদ্বুদ্ধ হতো না। ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম, অতএব এই দিন সেখানে তার কোন সুহৃদ বন্ধু থাকবে না। আছে নাকি কোনো বন্ধু আপনার? দুনিয়াতে বহু বন্ধুক আছে, বন্ধু আছে, কিন্তু কাল কেয়ামতের দিনে আপনার সেই বন্ধু সারা দেবে কি না আপনি জানেন না। আপনার আমল ঠিক থাকলে, বলা হয়েছে যে আলা খিল্লা ও ইয়াউমায়দিন বাদুহুম লিবাদিন আদু ইল্লাল মুত্তাকিন, তার মানে বন্ধুরা সব সেদিনে কি হয়ে যাবে, একে অপরের শত্রু হয়ে যাবে, তবে মুত্তাকিরা হবে না, পরহেজগার মানুষ হলে পরে হ্যাঁ আপনার বন্ধু তো থাকবে, কিন্তু উপকারের সময় যখন উপকার দরকার পড়বে তখন সে চাইবে যে আমার বন্ধুকে জাহান্নামে দিয়ে আমি জান্নাতে যাই, চাইবে না? চাইবে না, বন্ধু তো দূরের কথা, বন্ধু ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, বন্ধু বন্ধুকে জিজ্ঞাসা পর্যন্ত করবে না, এখন তো কি ভাই কেমন আছো জিজ্ঞাসা করি, কাল কেয়ামতের দিনে যদি দেখা হয় যদি কিছু চেয়ে বসে, আরে বন্ধু দূরের কথা, নিজের ছেলে, নিজের বাপ মা, নিজের স্ত্রী, কেউ কাউকে জিজ্ঞাসা করবে না বা কেউ কাউকে সহযোগিতা করতে পারবে না। সুতরাং এরা যারা খাবার দানেও উদ্বুদ্ধ হয় না, খেতে দেয় না, ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম, কেয়ামতের দিনে কোনো বন্ধু সে পাবে না। ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন, গিসলিন ছাড়া কোন খাবার তারা পাবে না। গিসলিন কাকে বলে? গিসলিন খাবার একটা খাবারের নাম যেটা জাহান্নামে হবে, সেই গিসলিনটা হচ্ছে জাহান্নামীদের ফোঁড়া হবে, সেই ফোঁড়া থেকে যে পুঁজ বের হবে সেটা হচ্ছে গিসলিন, এক প্রকার পানীয় হবে যেটা পান করবে কারা? জাহান্নামীরা। গিসলিন এই তাদেরকে খেতে দেওয়া হবে, কারণ দুনিয়াতে তারা খুব খেয়েছে, অপরকে খেতে বা খদাত্তকে খেতে দেয়নি। লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, যা অপরাধীরা ব্যতীত কেউ খাবে না। এই জিনিসটা খাবে কারা? কেবলমাত্র যারা অপরাধী তারা। আল্লাহ তাআলা সূরা মাউন, যেটা সবারই মুখস্থ আছে প্রায়, 1-3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, রাআইতাল্লাযী ইকাযযিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদউউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, তুমি কি দেখেছো তাকে যে কর্মফল কে মিথ্যা বলে বা কেয়ামতের দিনকে মিথ্যা বলে? সে হচ্ছে সেই যে এতিমকে রূঢ়ভাবে তাড়িয়ে দেয়। এতিমকে দয়া করা দরকার ছিল, দয়া না করে তাকে কঠোরভাবে তাড়িয়ে দেয়, ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, আর তারা মিসকিনকে খাবার দেওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ ছিল না, উৎসাহ করতো না, নিজেকেও করতো না, কাউকে করতো না, বা স্ত্রীকেও বলতো না, যে ছেলে মেয়েদেরকেও বলতো না যে কেউ যদি ক্ষুধার্ত আসে তাকে অন্ন দান করো। সূরা মুদাস্সির 40-44 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার কালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন। সাকার জাহান্নামে যাওয়ার যে বিভিন্ন কারণ আছে তার মধ্যে প্রধান কারণ হল বেনামাজি ছিলাম, নামাজ পড়তাম না। বেনামাজি কাফের না কাফের না? বেনামাজি কাফের না কাফের না? ওলামাদের মতভেদ আছে, সৌদি আরবের সমস্ত ওলামারা কি বলছেন যে বেনামাজি কাফের, অস্বীকার করলে তো কাফের, সবারই মতে কাফের, কিন্তু অস্বীকার করে না, এই মানে ঢিলেমি আর কি। ফজরের নামাজ কোনোদিনই হয় না, ওই সূর্য উঠলে ডিউটির আগে দু রাকাত ঠকাস ঠকাস করে ঠুকে নিল, বাস ডিউটিতে বেরিয়ে গেল। এই শ্রেণী যারা নামাজ পড়তে শৈথিল্য করে, অনেকে জামাতে যায় না, তো বেনামাজি যদি থাকে তাহলে তাকে সাকার জাহান্নামে দেওয়া হবে। সাকার অমা আদরাকা মা সাকার, লা তুবকি ওয়া লা তাযার লাওয়াহাতুল লিল বাশার আলাইহা তিস'আতা আশার, চামড়া গরম করে ছাড়বে। আর গরম কোথা পুড়িয়ে যাবে, গরম করার কথা কেন বলবো, পুড়িয়ে শেষ করা হয়ে যাবে না, মানে চামড়া পুড়িয়ে শেষ করা যাবে না, করা হবে না, বরং কুল্লামা নাজিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, চামড়া পুড়ে যাবে আবার নতুন করে চামড়া গজাবে, যাতে করে নতুন ভাবে তারা আজাব ভোগ করতে থাকে। তো সাকারে তাদেরকে দেওয়া হবে। তো জান্নাতে গিয়ে জান্নাতীরা জিজ্ঞেস করবে, হা গো তোমরা কি দোষ করেছিলে যে তোমরা জাহান্নামে, সাকার জাহান্নামে গেলে? তখন তারা প্রথম জবাবে কি বলবে, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খাদ্য দান করতাম না, মিসকিনদেরকে খাদ্য দান করতাম না। তাহলে আজকেই কোরআনের আয়াত বলে আমরা আজকে প্রোগ্রাম শেষ করব ইনশাআল্লাহ। দ্বিতীয় পর্যায়ে, দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব হাদিস থেকে, যে কৃপণদের ব্যাপারে হাদিসে কি আলোচনা করা হয়েছে সেটা আমরা আগামী পর্বে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে কার্পণ্য থেকে দূরে রাখুন, আমরা যেন বখিলি না করি, আর আমরা যেন স্বয়ং সম্পূর্ণ না হতে পারলেও যেন অভাব মুক্ত হই। আল্লাহ তাআলা আমাদের মাঝ থেকে অভাব মুক্ত, অভাব দূর করে দেন, এবং আমরা যেন দান করতে পারি সেই তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।